الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين আমি এর পূর্বে আকীদা বিষয় নিয়ে আলোচনা করেছি আমাদের সিলেবাস থেকে পাঠ্যসূচি থেকে। আজকে সে বিষয়ে আলোচনা হবে নজর বিষয়ে, নজর নজর নজর আমরা বলি না নজর মেরেছে। আল্লাহ ছাড়া অন্যের নামে নজর মানা শিরিক, বুঝতে পেরেছেন? আমরা সবাই মুসলিম, আমাদের থেকে যেন শিরিক না হয়। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান আনল আর ঈমানের সাথে জুলুম মিশাল, বিন্দু মাত্র জুলুম মিশাল, তাদেরই জন্য রয়েছে পরিপূর্ণ শান্তি, নিরাপত্তা, আর তারাই হলো হিদায়ত পাবে। এই জায়গায় জুলুম বলতে কি? শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মহা জুলুম। তো যেসব শিরক করলে মানুষ দিন থেকে খারিজ হয়ে যায়, দিনের উপর থাকে না, ইসলামের উপর থাকে না, এইসব শিরকের মধ্য থেকে একটা হলো নজর, আল্লাহ ছাড়া অন্যের জন্য নজর পেশ করা বা নজর মানা। বলছেন আন-নাযর نوع من العبادة لا يجوز صرفه لغير الله تعالى. نجر হলো এক প্রকার ইবাদত, এই ইবাদত আল্লাহ ছাড়া অন্যের জন্য করা জায়েজ নয়। আশা করি বুঝতে পেরেছেন। কারণ যদি কেউ নজর মানে বাবার উদ্দেশ্যে, তাহলে তার মানে হলো বাবাকে সে সম্মান প্রদান, সম্মান প্রদর্শন করছে বাবার প্রতি, আর বাবা নৈকট্য লাভ করতে চেয়েছে। আস্তাগফিরুল্লাহ আযীম, আমরা কার নৈকট্য লাভ করতে চাই? মাশাআল্লাহ, বাবা কি করবে? বাবার যদি কেউ মনে করে কোনো নেক মানুষ হয় উপস্থিত সময়ে মজুদ সা, এর সাথে আমরা থাকবো, তার সাথে সম্পর্ক থাকবে, বন্ধুত্ব থাকবে, ভালোবাসা থাকবে, এটা ঠিক আছে না? কিন্তু নৈকট্য লাভ করবো কেউ যদি আল্লাহ ছাড়া অন্যের জন্য নজর মানে, যেমন মৃত ব্যক্তি, আর বাংলাদেশের প্রসিদ্ধকে প্রসিদ্ধ একটা মাজার বলেন, আমি বলবো না, দেখুন নিজেরা বলেন সাজালাম, হ্যাঁ আর কি বলছে, ওকে কি আরো বেশি জানে? ও বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক। দেখেন, যদি আপনি আল্লাহ ছাড়া অন্যের জন্য নজর মানেন, যেমন কোন মৃত ব্যক্তি সাজালাম, অথবা সে বলছে সাবরাম, অথবা চট্টগ্রাম বারৌলিয়া তেরৌলিয়া, বুঝতে পারছেন? এইসব যে কোনো মৃত ব্যক্তির জন্য নজর মানা, এটা কি শিরক? বুঝতে পেরেছেন? এমনি ভাবে আও মালাকিন কিংবা ফেরেশতা কিংবা নবী আও নবিয়্যিন আও ওয়ালিয়্যিন কিংবা ওয়ালি, ফাকাদ আশরাকা বিল্লাহি শিরকাল আকবার, কেউ যদি এরকম করে তাহলে সে আল্লাহর সাথে বড় শিরক করবে। আস্তাগফিরুল্লাহ, ওয়া হুয়া বাতিলুন ইয়াহরুমুল ওয়াফাউ বিহি, কেউ যদি এরকম নজর মানে তাহলে তার এই নজর পুরা করা জায়েজ না। যেমন আপনি সৌদিতে আসার পূর্বে, কারণ এরকম আমাকে অনেক সময় বলা হয়েছে যে আমি সৌদিতে আসার পূর্বে নজর মেরেছিলাম, যদি সৌদিতে চলে আসি তাহলে প্রথম বেতন পেয়েই বাবা শাহজালালের মাজারে দেব, এরকম নজর মানে মানুষ, মানে কি না? কেউ কেউ আমাকে প্রশ্ন করেছে কি করবো, আমি বললাম না, তোমার জন্য এই নজর করা জায়েজ না, হারাম। অন্য মশলা আছে, কি করবে না করবে এটা আরেক ব্যাপার, কিন্তু এই নুজুব করার হারাম। তুমি শিরিক করেছো, তওবা করো, আল্লাহর নিকট রুজু করো। কেউ যদি এরকম বাংলাদেশ সৌদিতে আসার পূর্বে বা ইন্ডিয়া থেকে আসার পূর্বে নজর মানল, আল্লাহ যদি আমাকে তৌফিক দিয়ে আমি ওখানে যাই, তাহলে আল্লাহর ঘর মসজিদে প্রথম বেতনটা দেব। কি বলেন এটা? কি বলেন এটা? দোয়া করা জরুরি কি না? মসজিদ হলো আল্লাহ, অতএব তোমরা আল্লাহর সাথে আর কাউকে ডাকবে না। মসজিদে গেলে শুধু আল্লাহকে ডাকবে, মসজিদে মাদ্রাসায় গেলে শুধু আল্লাহকে ডাকবে, সেন্টারে গেলে শুধু আল্লাহকে ডাকবে, বাজারে গেলে শুধু আল্লাহকে ডাকবে, সাজদায় গেলে শুধু রবকে ডাকবে, যখন দোয়া করবে তখন শুধু রবকে ডাকবে, আল্লাহর সাথে আর কাউকে তুমি শরীক করবে না। ঠিক না? ঠিক। ওয়ানাল মাসাজিদ লিল্লাহ ফালা তাদরু মা আল্লাহ আহাদা, মসজিদগুলি আল্লাহ। তাই কেউ যদি নজর মানে আমি আল্লাহর ঘর মসজিদ তৈরি করব, আল্লাহ তৌফিক দিয়েছে, তো এই অবস্থায় তার তৌফিক যদি থাকে তাহলে তার এই নজর পুরা করা ওয়াজিব। আর যদি আল্লাহ ছাড়া অন্যের নামে নজর মানে তাহলে এই নজর পুরা করা হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান নাযা আন ইয়ুতিআ আল্লাহ ফালইয়ুতিআ ওয়া মান নাযা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসি। যে ব্যক্তি নজর মানল আল্লাহর আনুগত্য করার জন্য, সেই জন্য আল্লাহর আনুগত্য করে, আর যে কেউ নজর মানল আল্লাহর নাফরমানি করার জন্য, সে যেন আল্লাহর নাফরমানি পুরো করে, সে যেন আল্লাহর নাফরমানি না করে। মাশাআল্লাহ। তাহলে আপনারা আমাদের আমার সাথে আছে, যে নজর মানবে আল্লাহর আনুগত্য করার জন্য সে আল্লাহর আনুগত্য করবে, আর যে কেউ নজর মানলো আল্লাহর নাফরমানি করার জন্য সেই জন্য আল্লাহর নাফরমানি না করে। বারাকাল্লাহু ফিকুম। তেলো নজর, যারা আল্লাহ নেক বান্দা করা নজর পূরণ করে, ইউফুনা বিন-নাযরি নজর পুরা করে, ওমা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযাবতুম মিন নাযরিন ফাইন্না আল্লাহ ইয়ালাম। তোমরা যে যাই তোমরা ব্যয় করো কিংবা নজর মারো, আল্লাহ সবই জানে। আপনি নজর মেরেছেন যে আমি 1,000 টাকা এতিমখানায় দিব, তোমার তৌফিক আছে, তো এই অবস্থায় এতিমখানায় দেয়া একটা সওয়াবের কাজ কিনা? সওয়াবের কাজ। এই অবস্থায় এটা পুরা করো ওয়াজিব। কিন্তু একটা কথা, নজর আসলে নজর মানা ভালো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর মানতে নিষেধ করেছেন সহিহ বুখারীর হাদিস, তোমরা নজর মানবে না, কারণ নজর মানা নজর কারা মানে ইস্তাখরাজু বিহি মিনাল বাখীল, যে কৃপণ খেটে পড়ে আল্লাহর পথে দেয়। বুঝতে পেরেছেন? আর যারা ভালো লোক ওরা সবসময় আল্লাহর পথে দেয়, বলেন আলহামদুলিল্লাহ। এই আপনি গরিব মিসকিনকে খাওয়ান কিনা? নজর কার থেকে নেওয়া হয়? যে বকিল তার থেকে। তোমরা এই পথে যাবো না। তবে যদি কেউ নজর মানে ভালো কাজের জন্য, শুনেন, তবে তাহলে এই অবস্থায় নজর পুরা করা ওয়াজিব। আল্লাহর নাফরমানির জন্য যদি নজর মানে তাহলে এই অবস্থায় নজর পুরা করা হারাম। মাশাআল্লাহ। আচ্ছা, আপনারা শিরকের ক্ষেত্রে বুঝলেন তো, মানে আপনাদের ক্ষেত্রে স্পষ্ট হয়েছে, নজর মানল বাবার মাজারে একটা বকরি দেব, শিরিক। এই নজরটা পুরা করা যায় না যায়? নজর মানল আমার যদি একটা ছেলে হয় তাহলে পীরের দরবারে এত টাকা দেব পীরকে খুশি করার জন্য, সুভাদ পীর, কি বলেন? ঠিক হবে না? এই নজরটা পূরণ করা জানিস না। আচ্ছা, আবার কেউ যদি আরো শয়তান হয়, অন্যরকম শয়তান নজর মেনেছে, যাই হোক প্রতিজ্ঞা করেছে, প্রতিজ্ঞা করেছে, গান বাদ্যযন্ত্র থিয়েটার সিনেমা বলো তা কি, ওগুলোর জন্য 1,000 টাকা দেবে, এরকম হতে পারে নাকি, পারে কিনা? তো এরকম করা যায়? মাশাআল্লাহ, সবাই বুঝতে পেরেছেন, আমরা যে পয়সা কামাই করি ওই কামাইটা কোন পথে হবে? হালাল পথে হবে। আর ব্যয়টা কোন পথে হবে? অনেক লোকে বুঝে না, বলে আমার 1 টাকাও হারাম নয়, কিন্তু যখন ব্যয় করবে সব নষ্ট করে দেয়, হারাম পথে ব্যয় করে, আছে কিনা? তো আমরা যেন এরকম না করি। তো আমি আজকে শুধু এই নজর সম্পর্কে অল্প আলোচনা করলাম, আমরা সবাই বুঝবো যে নজর একমাত্র আল্লাহর উদ্দেশ্যে মানুষ মানতে পারে, আল্লাহ ছাড়া অন্যের জন্য যদি নজর মানে তাহলে এটা কি হবে? শিরক। তো আল্লাহর উদ্দেশ্যে যদি নজর মানে, এই নজর পুরা করা একটা ওয়াজিব, কিন্তু আমি বলেছি নজর আসলে নজর মানা ভালো না, মাকরুহ, কিন্তু যদি ভালো হয় তাহলে এটা পুরা করা ওয়াজিব, আর যদি আল্লাহ ছাড়া অন্যের নামে করে তাহলে নজর মানে তাহলে এটা কি হবে? শিরক। এই অবস্থায় এটা পুরা করা জায়েজ না। বারাকাল্লাহু ফীকুম, আল্লাহ আমাদের সকলকে ইলম অর্জন করার তৌফিক দান, এবং ইলম অনুযায়ী মানার তৌফিক দান, আমল করার তৌফিক দান, আর তা অন্যের কাছে প্রচার করার তৌফিক দান। ইয়া রব্বানা, তুমি আমাদেরকে মাফ কর, আমাদের মা বাবাদেরকে মাফ কর, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ কর, আর আল্লাহ মুজরিম মুসলমানদেরকে উদ্ধার কর, আল্লাহ আমরা যারা হজ করে এসেছি আল্লাহ আমাদের হজকে কবুল ও মঞ্জুর কর, আল্লাহ আমাদের যাদের মনে দুর্বলতা আছে সেই দুর্বলতা তুমি দূর করে দাও, আল্লাহ আমাদের মনকে পাক করো, আল্লাহুম্মা তাহহির কুলুবানা মিনান নিফাক ওয়া আমালানা মিনাল রিয়া ওয়া আলসিনাতানা মিনাল কাযিব ওয়া আয়ুনানা মিনাল খিয়ানা فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لنا ولوالدينا، اللهم اغفر لنا ولوالدينا وارحمهم كما ربونا صغارا، واغفر لجميع المسلمين الأحياء منهم والميتين برحمتك يا أرحم الراحمين. وصلى اللهم وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.